রমজানেরই রোজার শেষে, ও রমজানেরই রোজার শেষে সওয়ালেরই চাঁদ উঠেছে। চলো সবাই ঈদ গাহেতে, ঈদের খুশি বিলিয়ে দিতে। চলো সবাই ঈদ গাহেতে, ঈদের খুশি বিলিয়ে দিতে। তিরিশটি দিন ওই উপোস থেকে সহ্য করে ভুকু পিপাসাকে, তিরিশটি দিন ওই উপোস থেকে সহ্য করে ভুকু পিপাসাকে, পালন করেছি ফরজ খোদার পাবো জানি তার উপহার, এই আশা নিয়ে মনে আজকে তাই ও ভাই আজকে তাই খুশি বাটিতে। চলো সবাই ঈদ গাহেতে, ঈদের খুশি বিলিয়ে দিতে। চলো সবাই ঈদ গাহেতে, ঈদের খুশি বিলিয়ে দিতে। শেহরি ইফতারি সময় ধরে তারা বিনিয়েছি আদায় করে, শেহরি ইফতারি সময় ধরে তারা বিনিয়েছি আদায় করে, তসবি জিকির তেলাওয়াত করিয়া ঈমান নিয়েছি তাজা ওই করিয়া, রোজার হক পালন করে বিদায় দিয়ে, ও ভাই বিদায় দিয়ে রমজানকে। চলো সবাই ঈদ গাহেতে, ঈদের খুশি বিলিয়ে দিতে। চলো সবাই ঈদ গাহেতে, ঈদের খুশি বিলিয়ে দিতে। সুরমা লাগিয়ে আতর মেখে নতুন পোশাকে সেজেছি যে, সুরমা লাগিয়ে আতর মেখে নতুন পোশাকে সেজেছি যে, লাচ্ছা সামাই মুখে নিয়ে তাই প্রতিবেশীকে দিয়ে মিঠাই, দুশ্মনি রাগ ভুলে হাতে হাতার, ও ভাই হাতে হাতার গলাই মিলিতে। চলো সবাই ঈদ গাহেতে, ঈদের খুশি বিলিয়ে দিতে। চলো সবাই ঈদ গাহেতে, ঈদের খুশি বিলিয়ে দিতে। যাকাত ফেতরা আদায় করে দুঃখীদের মুখে খুশি ভরে, যাকাত ফেতরা আদায় করে দুঃখীদের মুখে খুশি ভরে, দেব যে আমরা পরিয়ে পোশাক নেই গো আজকে যাদের মা বাপ, এতিমের মাথায় হাত বুলিয়ে তাদের মুখে, ও ভাই তাদের মুখে হাসি ফোটাতে। চলো সবাই ঈদ গাহেতে, ঈদের খুশি বিলিয়ে দিতে। চলো সবাই ঈদ গাহেতে, ঈদের খুশি বিলিয়ে দিতে। শিখ হিন্দু বৌদ্ধ বা মুসলমান হোক না কেউ জৈন বা কেউ খ্রিস্টান, শিখ হিন্দু বৌদ্ধ বা মুসলমান হোক না কেউ জৈন বা কেউ খ্রিস্টান, হিংসা বিদেশ না রেখে মনে ভালোবাসার বীজ নেবো বুনে, এমডি মেহবুব ডাক দাও প্রেম প্রীতি আর ओ भाई प्रेम प्रीति और शांति बढ़ाते चलो सबाई ईद गाहेते ईदेर खुशी बिलिए दीते चलो सबाई ईद गाहेते ईदेर खुशी बिलिए दीते रमजानेरी रोजार शेषे ओ रमजानेरी रोजार शेषे शवालेर चाँद उठेछे चलो सबाई ईद गाहेते ईदेर खुशी बिलिए दीते चलो सबाई ईद गाहेते ईदेर खुशी बिलिए दीते चलो सबाई ईद गाहेते ईदेर खुशी बिलिए दीते।